গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হাজিরপুকুর এলাকায় অবস্থিত আল মসজিদুল মুহাম্মাদী সয়দানা হাজিপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শোনার পরে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই শীতের দিনে মধ্যরজনীতে বসে থাকার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গিয়েছে যে আপনারা অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আল্লাহর দিন শেখার জন্য, দিন জানার জন্য, দিন বোঝার জন্য অপেক্ষমান হয়ে বসে আছেন, এটাই আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গিয়েছে। তো আমার পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলা হয়েছে একটু বেশি বলা হয়ে গিয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, কোথাও আমি একটা গাছের পাতাও নড়াইতে পারিনি, কোনো আলোড়ন সৃষ্টি করতে পারছি বলে আমার মনে হয় না, আমরা ওই রকম বক্তা না আলোড়ন সৃষ্টি করার মতো, অথবা একবারে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বাংলাদেশের এই মুফাসসির কোরআন না কিসের বিশ্বের মুফাসসির কোরআন, মুফাসসির কোরআন হওয়া তো সহজ বিষয় না। এই শব্দগুলোর আমরা অপব্যবহার করে এগুলোর একেবারে ধ্বংস করে দিছি, মুফাসসির শব্দটা বাংলাদেশে একেবারে নষ্ট করে ফেলছি, সবাই আমরা এখন মুফাসসির। আল্লামা শব্দটা তো একেবারেই ধ্বংস করে দিছি, এখন সবাই আল্লামা, তারপরে সবাই মুফাসসির কোরআন, সবাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। এই শব্দগুলো, পরিভাষাগুলো, এগুলো এক একটা গুরুত্বপূর্ণ পরিভাষা ছিল, এগুলো হইতে পারে দেশের মধ্যে দুইজন, চারজন, পাঁচজন, তবে বাংলাদেশে এগুলা হওয়ার মতো আছে কিনা ওইটাই আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু এই শব্দগুলোকে আমরা যত্রতত্র সবার সাথে ব্যবহার করে এগুলার যে মর্যাদা সম্মান সেটাই ধ্বংস করে দিছি। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা বেশি উপাধিতে, বেশি প্রশংসায় আমরা অতিরঞ্জন করে ফেলছি, আর এগুলোর মধ্যে রিয়ার সম্ভাবনা, মানুষকে দেখানোর সম্ভাবনা, নিজেকে বড় করে তোলার সম্ভাবনা, এটা খুব বেশি। এই কারণে আমাদের ওয়াজ মাহফিলে কোনো তাসির হয় না, প্রভাব হয় না, কারণ আমাদের এখলাস নষ্ট হয়ে গেছে, খুলুসিয়ত নষ্ট হয়ে গেছে। আজকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিজেরা এই পরিভাষাগুলোকে ব্যবহার করে করে যত্রতত্র একেবারেই নিজেকে বড় করার চেষ্টা করি, সাথে সাথে আমাদের এখলাস খলুসিয়ত নষ্ট হয়ে যায়। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর বয়ান করেছেন এবং আমিও শুনেছি ওলামায়ে কেরামের বয়ান, এত সুন্দর আলোচনা বয়ান করেছেন। আমরা যদি এই বয়ানগুলোই আমল করি, এগুলোই আলহামদুলিল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আর বেশি সময় ধরে, দীর্ঘ সময় ধরে আলোচনা না করে অল্প কিছুক্ষণ, অল্প সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করেই আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সমাপ্তি করা হবে ইনশাআল্লাহ। আমরা এই আলোচনার মাঝখানে কোনো ধরনের অহেতুক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা, মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি ঠাট্টা তামাশা, যেগুলো সচরাচর আমাদের দেশের ওয়াজ মাহফিলের ময়দানে চলে এবং অনেক ভাইয়েরা এগুলো শোনার জন্য আসে, এরকম শ্রোতাও আছে যে কিছু হাসি ঠাট্টা তামাশা করবে, কিছু কৌতুক করবে, কিছু কবিতা বলবে, কিছু গান বলবে, এরকম কিছু থাকবে ওয়াজ মাহফিলে, এগুলোকে কেন্দ্র করেও কিছু কিছু ভাইয়েরা ওয়াজ মাহফিলে আসেন। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলের শ্রোতা যারা, এরা ওই জাতীয় শ্রোতা নয়, এটাই আমি বিশ্বাস করি যে আজকের ওয়াজ মাহফিলের শ্রোতা এরা আসলেই সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ শোনার জন্যই এসেছে এবং এরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্যই এসেছে। অন্য কোনো মাকসাদ নিয়ে, উদ্দেশ্য নিয়ে আশা করি আমাদের ভাই বোনেরা আসেন নাই। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব, বিষয়টা হলো আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো হায়াতুদ দুনিয়া, আরেকটা ভাগ হলো হায়াতুল আখিরা। এই দুইটা ভাগ, হায়াতুদ দুনিয়া এবং হায়াতুল আখিরা, এই দুইটা ভাগের একটু পরিচয় জানা দরকার। এই কোন অংশের দাম কতটুকু, কোন অংশের মূল্য কতটুকু, কোন অংশের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো কেন্দ্রিক আমরা একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? আল্লাহ পাক বানিয়েছেন কিসের জন্য? জান্নাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেন নাই। সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বানিয়েছেন আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু কোনো মানুষ যদি ইচ্ছা করে জান্নাতে যেতে না চায়, সে যদি ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জাহান্নামে দেন। এজন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে, কাউকে জাহান্নামের জন্য বানান নাই। আমাদের সবাইকে আল্লাহ পাক বানিয়েছেন কিসের জন্য? জান্নাতের জন্য। তাহলে আমাদের গন্তব্য, আমাদের রওনা, আমাদের সর্বশেষ যেই জায়গায় গিয়ে আমরা পৌঁছব, ওই জায়গাটার নাম কি? জান্নাত। কিন্তু জান্নাতে যেতে হলে মাঝখান দিয়ে অনেকগুলো স্টেশন অতিক্রম করে করে করে করে তারপরে জান্নাতে পৌঁছতে হয়। এই স্টেশনগুলো, এই স্থানগুলো, এই ঘাটগুলো পার হওয়া একটার চেয়ে একটা আরো ভয়ঙ্কর, একটার চেয়ে একটা আরো ভয়ঙ্কর, একটার চেয়ে একটা আরো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর স্থানগুলো পাড়ি দিয়ে পুল ছাড়া পার হইতে পারলেই ওই পারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন আমাদের জন্য বিশাল নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ, এই গন্তব্যের শুরু হলো আমাদের হায়াত দুনিয়া থেকে, দুনিয়ার হায়াত থেকে, দুনিয়ার জীবন থেকে। আমরা এখন যে হায়াতের মধ্যে আছি এটাকে দুনিয়া না আখেরাত? দুনিয়া। এর পরেরটাই এটা কবে থেকে শুরু হবে? অনেকে বলতে পারেন না এটা কবে থেকে শুরু হবে আখেরাতটা। যার যখন মৃত্যু, যেদিন মৃত্যু সেদিন থেকে শুরু হয়ে যাবে তার আখেরাতের জীবন। তাহলে আখেরাতের জীবন আমাদের কারো আজকে রাত্রেও শুরু হয়ে যেতে পারে, কালকেও শুরু হয়ে যেতে পারে, পাঁচ দিন পরেও শুরু হতে পারে, এক সপ্তাহ পরেও শুরু হতে পারে, এক বছর পরেও শুরু হয়ে যেতে পারে, নির্দিষ্ট নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন প্রত্যেকটা আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। এই আয়াতটা যত আসমানি কিতাব জমিনে এসেছে সকল আসমানি কিতাবে এই আয়াতটা ছিল। বলতে পারবেন এটা কোন আয়াত? জি, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ, কোন সূরা এটা বলেন তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন আজকে শ্রোতা অনেক মেধাবী স্টুডেন্ট সব। কোন সূরা সেটাও বলতে পারে, সূরা আল আলা। আরেকটা পরিচিতি হলো এই সূরাটা আমরা ইমাম সাহেবদের তেলাওয়াতে বেশি বেশি শুনি, আমাদের দেশে শুনি না, এজন্য শুনতে শুনতে আমাদের কাছে এই আয়াতটা এখন আর আরবি নাই, এটা বাংলার মতো হয়ে গেছে। এটা শুনলেই আমরা বুঝি, কি বলেন? যখনই আমরা আয়াতটা শুনি আমাদের কাছে পরিচিত মনে হয়, শোনা শোনা মনে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবে এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মানুষ তোমরা সব সময় দুনিয়ার হায়াতটাকে, দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার জীবনটাকে তোমরা অগ্রাধিকার দিয়ে থাকো, দুনিয়ার জীবনটাকে তোমরা মূল্যবান মনে করে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতটা হলো তোমাদের জন্য বেশি কল্যাণকর, আখিরাতটা হলো দীর্ঘস্থায়ী, আখিরাতটা হলো দীর্ঘ সময়ের। সুবহানাল্লাহ, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই কথাটা প্রথম যে আসমানি কিতাব নাজিল করি, আদম আলাইহিসসালামের উপরে যে কিতাব নাজিল হয় ওই কিতাবের মধ্যে এই কথাটা ছিল। আর এই কথাটা পরবর্তীতে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সুহফে ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম মূসা থেকে শুরু করে কোন সহিফার মধ্যে এই কথাটা বাদ দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই কথাটাকে এত গুরুত্ব দিয়েছেন, সকল আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। কেন? দুনিয়ার মানুষ যাতে দুনিয়াকে চিনতে ভুল না করে, দুনিয়াকে দুনিয়া হিসাবে চিনে, আখেরাতকে আখেরাত হিসাবে চিনে। দুনিয়াকে যদি আখেরাত বানাই ফেলায়, আখেরাতকে যদি দুনিয়া বানাই ফেলায়, চিনতে যদি ভুল করে ফেলে, তাহলে তার দুনিয়াও বরবাদ, তার আখেরাতও বরবাদ, দুটেই বরবাদ। যদি দুনিয়াকে দুনিয়ার মতো চিনতে ভুল করে, আখেরাতকে যদি আখেরাতের মতো চিনতে ভুল করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দুনিয়ার পরিচয় দিয়ে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে আখেরাতের পরিচয়টাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে যেই শব্দগুলো দিয়ে চিত্রায়িত করেছেন, সূরা আল হাদিদের ২০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পরিচয়টা দানো দুনিয়ার, দুনিয়াটা কি? আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো, দুনিয়ার হায়াতটা হলো, এক নম্বর তার পরিচয় হলো দুনিয়াটা হলো লাইবুন, দুনিয়ার প্রথম পরিচয় এক নম্বর পরিচয় হলো দুনিয়াটা লাইবুন, দুনিয়াটা হলো খেলাধুলার মতো, দুনিয়াটা হলো খেলাধুলার জায়গা। খেলাধুলা যখন শিশুরা করে, শিশুরা খেলাধুলার সময় তাদের হিতাহিত ভালো ওইরকম জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না, আকল থাকে না, এটাকে তারা স্বাভাবিক তুচ্ছ হিসাবে সাধারণ হিসাবে গ্রহণ করে, খেলার জিনিসগুলোকে তারা মূল্যবান মনে করে না, এটাকে তারা পায়ের সাথেও লাগায়, এটাকে মুখের সাথেও লাগায়, এটাকে বুকেও নেয়, আবার লাথিও মারে। আবার যখন বয়স্ক মানুষেরা, বুদ্ধিমান মানুষেরা খেলে, তখন ২৪ ঘন্টা তারা খেলে না, একটা সময়ে খেলে, এরপরে তারা খেলাধুলা শেষে বাড়িতে চলে আসে। খেলাধুলার জন্য ২৪ ঘন্টা সারাদিন খেলাধুলার পিছনে কেউ ব্যয় করে না, খেলাধুলার সময়টাকে তাদের জীবনের মূল মকসাদ মনে করে না। এমন কোন মানুষ পাইবেন যে চাকরি বাকরি কিছুই করে না, খালি তার পেশাই হলো খেলা দেখা, এরকম মানুষ আছে নাই কি বলেন? খালি খেলা দেখে দেখে জীবন কাটায় এরকম মানুষ আছে? তার একটা চাকরি আছে, ব্যবসা আছে, কিছু না কিছু আছে, তার ফাঁকে ফাঁকে সে খেলা দেখে। কিন্তু এমন হয় না যে সে চাকরিও করে না, ব্যবসাও করে না, কিছুই করে না, খালি তার কাজে হইলো যেখানে খেলাধুলা এখানে সে থাকবে, এইরকম কাজ কেউ করে না। অর্থাৎ খেলাধুলাটাকে মানুষ জীবনের একমাত্র কাজ মনে করে না, এটাকে একটা জীবনের পাঠ মনে করে, একটা অংশ মনে করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার হায়াতটা হলো, দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো। বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি অল্প কিছুক্ষণ সময় খেলাধুলা করে আবার তোমার নিজ বাড়ি জান্নাতে ফিরে আসবা, তোমার ঘরে আবার তুমি ফিরে চলে আসবা, ওই খেলাধুলা দেখতে গিয়ে মনে করে বসে থাকিও না, এটাই তোমার জীবনের একমাত্র মকসাদ, একমাত্র টার্গেট। যদি এটাই মনে করে বসে থাকো তাহলে তোমার বাড়ি ঘর পরিবার পরিজন সব তোমার ধ্বংস হয়ে যাবে। দুনিয়াটা তোমার জন্য খেলাধুলার মতো। দুই নম্বর পরিচয় দুনিয়ার, ওয়াল্লাহবন, দুনিয়াটার দাম হলো একেবারে নগণ্য, একেবারে তুচ্ছ। দুনিয়া শব্দটা দুনুব্বন থেকে, দুনুব্বন মানেই হলো ক্ষণস্থায়ী, অল্প দামি, একেবারে সামান্য মূল্যের, তুচ্ছ মূল্যের, যেটাকে মানুষ তেমন কোনো দাম দিয়ে মানুষ কিনে না। আল্লাহ পাক এটার নামে রেখেছেন হায়াতুদ দুনিয়া, এই জীবনটার নামে হলো দুনিয়া। দুনিয়া মানেই হলো অল্প মূল্যের, তুচ্ছ। আর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, ইমানদারের মূল পরিচয়, জান্নাতি মানুষের মূল পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদারের মূল পরিচয়, জান্নাতি মানুষের মূল বৈশিষ্ট্যটাই হলো, জান্নাতে মানুষ কখনো তুচ্ছ জিনিসের পিছনে, বেহুদা জিনিসের পিছনে, অল্প দামি জিনিসের পিছনে মানুষ কখনো লেগে থাকে না। এটা হলো ইমানদারের বড় পরিচয়, আল্লাহ পাক বলেন দুনিয়ার দুনিয়ার হায়াতের দ্বিতীয় পরিচয় হলো এটা লাহবন, এটা কোনো দামি জায়গা না, মূল্যবান জায়গা না, এটা একেবারে তুচ্ছ মূল্যের অল্প মূল্যের নিরর্থক জিনিস। ওয়াজিনাতুন, দুনিয়ার জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য মণ্ডিত করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন। দুনিয়াটা একটা জিনাত, দুনিয়াটা একটা স্বাভাবিক বাহ্যিক সৌন্দর্যের উপকরণ, অর্থাৎ উপরে অনেক সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে তেমন কিছু নাই। যেটাকে আমরা আমাদের দেশের ভাষায় বলি যে উপরে ফিটপাক ভিতরে সদরঘাট। আল্লাহ পাক বলছেন দুনিয়াটা হলো উপর দিয়ে জিনাত, উপর দিয়ে এটাকে সুন্দর করে সাজাই রাখা হয়েছে, দেখতে মনে হয় এটা অনেক সুন্দর, কিন্তু এটার ভিতরে ঢুকে দেখবা এটার ভিতরে কিছুই নাই, এটার ভিতরে শুধু দোকার উপকরণ, প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নাই। একজন সুন্দর মানুষ, চেহারা খুব সুন্দর, বডিটা খুব সুন্দর, খুব স্বাস্থ্যবান, খুব সুঠাম দেহের অধিকারী, এই মানুষটা যদি একাধারে এক সপ্তাহ পর্যন্ত, 15 দিন পর্যন্ত, এক মাস পর্যন্ত যদি একের পর এক শুধু তার ডায়রিয়া হয়ে পাতলা পায়খানা হয়, এক মাস আগের মানুষটা এক মাস পরে যাই দেখবেন মানুষটারে আর চেনা যায় না। দেখছেন এরকম মানুষ, শুধু বেশি দিন লাগবে না, এক সপ্তাহ, 10 দিন, 15 দিন, একাধারে যদি কোনো মানুষের শরীর থেকে যদি পাতলা পায়খানা বের হইতে থাকে, দেখবেন 10 দিন পরে, 15 দিন পরে মানুষটার স্বাভাবিক সৌন্দর্য সে হারিয়ে ফেলছে, কিছুই নাই। এখন মানুষটাকে দেখলে চিনাই যায় না। তাহলে এতদিন মানুষটাকে সুন্দর মনে হইতো, এতদিন মানুষটাকে সুঠাম দেহের অধিকারী মনে হইতো, এতদিন মানুষটাকে সুন্দরী মনে হইতো, কত মানুষ তার পিছনে সুন্দরী মনে করে করে ঘুরছে। তাহলে এখন শরীরের থেকে বাইর হয়ে গেল, কি কি বাইরেছে লজ্জায় বলে না, কি বাইরেছে, ওই ময়লা আবর্জনা বের হওয়ার পরে তার সুন্দরীর সৌন্দর্য হারিয়ে গেছে, সুঠাম দেহের সৌন্দর্য হারিয়ে গেছে। তাহলে যেই জিনিসের পিছনে আপনি এতদিন দৌড়াইলেন ঘুরলেন, ওইটা হলো ওই ময়লা আবর্জনা। আপনি ওই ময়লা আবর্জনার পিছনে দৌড়াইছেন, এটাকে উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিনাত বানিয়ে রেখেছেন, ভিতরে এরকম জিনাতের কিছুই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো জিনা, অনেকগুলো জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জিনাত বানিয়েছেন। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়লিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, দুনিয়ার মানুষের জন্য আমি জিনাত বানিয়ে রেখেছি, সুশোভিত করে রেখেছি, মিনাস শাহওয়াত, শাহওয়াত দিয়ে, মিনান নিসায়, নারী দিয়ে, নারী দিয়ে দুনিয়াটাকে জিনাত বানিয়ে রেখেছি, নারীরও দুনিয়ার জীবনের এই দুনিয়ার জন্য একটা জিনাত, সৌন্দর্যের উপকরণ। ওয়াল বানিনা, সন্তান সন্ততিরাও তোমাদের জন্য জিনাত, এরপরে তোমাদের জন্য রাশি রাশি সম্পদ, স্বর্ণ রূপা, এগুলো তোমাদের জন্য জিনাত, তোমাদের জন্য জিনাত হলো ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়াগুলা তোমাদের জন্য জিনাত। চিহ্নিত ঘোড়া কোনগুলা? গাড়ি, প্রত্যেক মানুষ চায় তার একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, আর গাড়িটার ইঞ্জিনের পরিমাপ হয় কি দিয়ে, কয় ঘোড়ার ইঞ্জিন, এটা হিসাব করে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া দিয়ে আল্লাহ পাক দুনিয়াটাকে জিনাত বানিয়ে রেখেছেন। ওয়াল আনআমি ওয়াল হারস, ক্ষেত খামার দিয়ে, চতুষ্পদ জন্তু দিয়ে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জিনাত বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা হলো দুনিয়ার জীবনের কিছু সাময়িক উপকরণ মাত্র, আসলে এগুলার ভিতরে স্থায়ীভাবে কোনো কিছুই নাই। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, যদি স্থায়ী কিছু চাও সেটা আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ, সেটা আল্লাহর কাছে কি আছে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। ওই স্থায়ী জিনাত, স্থায়ী সৌন্দর্যের উপকরণ, স্থায়ী নিয়ামত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, ওই জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জিনাত বানিয়ে সৌন্দর্য মণ্ডিত করে রেখেছেন, কিন্তু এটার ভিতরে আল্লাহ পাক স্থায়ীভাবে কিছু রাখেন নাই। যা কিছু জিনাত আছে সব একেবারে ক্ষণস্থায়ী, সামান্য সময়ের। পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াতটা হলো তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার হায়াতটার বৈশিষ্ট্য হলো একজন আরেকজনের উপরে ফখর করে, একজন আরেকজনের উপরে গর্ব করে, প্রত্যেকে চায় কে কার থেকে বড়, কার থেকে কার সম্পদ বেশি, কার থেকে কার প্রভাব বেশি, কার থেকে কার ক্ষমতা বেশি, কার থেকে কার সৌন্দর্য বেশি, কার থেকে কার কোন দিকে জ্ঞান বেশি, শিক্ষা বেশি। তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার জীবনটার বৈশিষ্ট্যই হলো মানুষ একজন আরেকজনের সাথে শুধু ফখর করে। ফখরটা দুনিয়ার আরেকটা বৈশিষ্ট্য, এটা ফখরের জায়গা। দেখবেন দুনিয়াতে খুব কম সংখ্যক লোক, 1% লোক খুঁজে পেতে মুশকিল হবে যে ফখর নাই, আরেকজনের সাথে তুলনা করে না, আরেকজনের সাথে সবসময় নিজেকে বড় মনে করে না। দেখবেন সব সময় যেই সেক্টরে যাবেন, যেখানে যাবেন, সেখানে একজন আরেকজনের থেকে সবাই বড় মনে করে। পুরা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখবেন কোনো এক জায়গায় কোনো ছোট হুজুর পাইবেন না। বাংলাদেশে কিন্তু কোনো ছোট হুজুর নেই, আছে না? পুরা এলাকা খুঁজেন একজন ছোট হুজুর খুঁজে পান কিনা, কোনো জায়গায় কিন্তু পাওয়া যাবে না। সবাই আমরা কি বড় হুজুর, ছোট বাংলাদেশে মোটামুটি কেউ নাই, একজন আলেমও ছোট নাই, আলহামদুলিল্লাহ। এই দেশ হলো সব বড় বড় আলেমের দেশ, এখানে ছোট খাটো কোনো খুঁজে পাওয়া যাবে না। আপনি কারো কাছে যে জিজ্ঞাসা করিয়েন যে অমুক হুজুর বড় না আপনি বড়, দেখবেন তখন তার ভঙ্গিটা বা তার কথাটা সরাসরি না বললেও আপনি দেখলে বুঝতে পারবেন যে মানে কে বড় কে ছোট বোঝানো হচ্ছে। ফখর, ফখর নাই এরকম মানুষ শতকরা একজন খুঁজে পাওয়া সমাজে বিরল, খুবই বিরল। আল্লাহ পাক বলছেন দুনিয়ার পরিচয়টাই হলো তাফাখুরুম বাইনাকুম, এটার কাজে হলো একজন আরেকজনের সাথে শুধু ফখর করা। ওয়াতাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কার কত সম্পদ বেশি, কার কত সন্তান সন্ততি বেশি, জনবল বেশি, পাওয়ার বেশি, এটার আধিক্যতার প্রতিযোগিতা চলে। অমুকের বাড়িতে এরকম ফার্নিচার আছে, আমার বাড়িতে এর থেকে কম দামের থাকা যাবে না। অমুকের ঘরে এই জিনিস আছে, আমার ঘরে এর থেকে কম থাকা যাবে না। বিশেষ করে আমাদের মা বোনেরা, কারো বাসায় যদি দেখে অমুকের বাসায় এরকম একটা জিনিস আছে, বাসায় এসে বলবেন অমুকের বাসায় এটা আছে, আমার বাসায় এর থেকে কম থাকা যাবে না, এর থেকে বেশি লাগবে। যে কোনো ভাবে হোক, অমুক ভাইয়ের বাসায়, অমুক বোনের বাসায় এই জিনিস আছে, আমাদের বাসায় কেন এর থেকে কম দামের থাকবে? অমুকের বাড়িটা তিনতলা, আমার বাড়িটা হইতে হবে পাঁচতলা, অমুকেরটা পাঁচতলা, আমারটা হইতে হবে দশতলা, অমুকেরটা এরকম, অমুকের গাড়ি 10 লাখ টাকা, আমার গাড়ি হবে 30 লাখ টাকার, তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, মানুষ শুধু অর্থের পিছনে, শক্তির পিছনে খালি দৌড়ায় খালি দৌড়ায় খালি দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গিয়ে তার দৌড়ানি থেমে যায়। কোথায় থামে? আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তাকাসুরের পিছনে, টাকা বাড়ানোর পিছনে, মান সম্মান বাড়ানোর পিছনে, ক্ষমতা বাড়ানোর পিছনে শুধু দৌড়াইতেছ, শুধু দৌড়াইতেছ, শুধু দৌড়াইতেছ। হাত্তা যুরতুমুল মাকাবির, এক জায়গায় গিয়ে তোমার দৌড়ানি শেষ। সেই জায়গাটার নাম হলো কি? মাকাবির। সেই জায়গার নাম হলো কবরস্থান। দৌড়ানি শেষ কোথায়? তাহলে আমার আপনার দৌড়ের লাস্ট সীমানা কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। যত পারেন দৌড়ান, দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, আপনি খালি দৌড়াইতে আছেন, দেখবেন খাওয়া নাই, ঘুম নাই, বসা নাই, কোনো কিছু নাই, খালি অর্থের পিছনে, খালি ক্ষমতার পিছনে, খালি প্রভাব বাড়ানোর পিছনে, দুনিয়ার বিভিন্ন জিনিস বাড়ানোর পিছনে শুধু দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, থামাথামি নাই কোনো জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় গেলে থামাই দিবেন, সেই জায়গাটা হলো মাকামের কবরস্থান। তাহলে আমার আপনার দৌড় কোন পর্যন্ত? আর মোল্লার দৌড় কোন পর্যন্ত? জি, মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, আর আমার আপনার দৌড় কবরস্থান পর্যন্ত। তাহলে আবার দেখেন কে বেশি দৌড়াইলো, মোল্লা বেশি দৌড়াইছে না আপনি বেশি দৌড়াইছেন? জি, কে বেশি দূর গেছেন? বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেন যেখানেই মসজিদ সেখানে কবরস্থান, কাছাকাছি কিন্তু বেশি দূরে না। আপনি আমি মনে করতেছি আলে মোলামারা বেশি বুদ্ধিমান না, বেশি দৌড়াইতে পারে না, এরা সর্বোচ্চ দৌড়াইলে মসজিদ পর্যন্ত দৌড়াইতে পারে, এর বেশি আর যাইতে পারে না। এদের দৌড় আর বেশি দূর যায় না, অল্প একটু দূরে যায়, থেমে যায়। আমি আপনি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, খালি দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি, মনে হচ্ছে হাজার হাজার মাইল দৌড়াই চলে গেছি। আল্লাহ বলতেছেন হাজার হাজার মাইল যাও নাই, যত দৌড়াইছ সর্বশেষ ওই বাড়ির পাশে কবরস্থান পর্যন্ত, এর বেশি কিন্তু তুমি দৌড়াইতে পারো নাই। আমার ভাইয়েরা এবং বোনেরা, এজন্য নিজেদেরকে এত বুদ্ধিমান মনে না করি, আলেম ওলামাদেরকে আমরা অনেক সময় মনে করি এরা কিছুই জানে না, এরা আবুল, এরা মদন, এরকম মনে করি না, যে এরা এত চালাক না, চালু না, বেশি দৌড়াইতে পারে না, আমরাই শুধু জমিনে দৌড়াই, অনেক দৌড়ানি দৌড়াইছি, তো দৌড়াই সর্বশেষ কোন পর্যন্ত? দেখবেন যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না, মসজিদে যায় না, এই ভাই বোনেরা কিন্তু নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। আর যেগুলো নামাজে যায়, আজান দেওয়ার আগে মসজিদে চলে যায়, জামাতে নামাজ পড়ে, কয় দেখো ছেলেটা একটু বোকা বোকা টাইপের, ছেলেটা এত বুদ্ধিমান না, মানে হে নামাজ পড়ে না, হে খুব বুদ্ধিমান। আর যেটা নামাজ পড়ে, যেটা দাঁড়ি রেখে দিছে, যেটা টাকনুর উপরে প্যান্ট পরে, যেটা দিনের উপরে চলার চেষ্টা করে, হালাল হারাম বেঁচে চলে, এই ছেলেটারে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। ওই হালাল হারাম বাঁচি বাঁচি চললে বর্তমানে চাকরি করা যাবে কিনা, ব্যবসা করা যাবে কিনা, এই খাইবো কি, এই চলবো কি, এর দিয়ে সমাজে কোনো কাজ হবে না। মানে যে হারাম হালাল বাঁচে নাই, হে বুদ্ধিমান। আর যেটা হালাল হারাম বাঁচছে, দিন মানার চেষ্টা করছে, এটা হলো বোকা। এই জন্য একটা সুন্দর গল্প আছে, আপনারা জানেন, এক জায়গায় এক মসজিদের ভিতরে গরু ঢুকছে। কি ঢুকছে? গরু। ইমাম সাহেব গেলেন খেপে, যে মসজিদের ভিতরে কেন গরু ঢুকলো, কোন বেয়াদবের গরু, ওই বেয়াদবটারে খুঁজে বের করা দরকার, কেন তার গরু মসজিদ পর্যন্ত এসে গেছে। খুঁজতে খুঁজতে ইমাম সাহেব গরুর মালিককে পেয়ে গেছে। গরুর মালিককে বলে, এ মিয়া, এ বেয়াদব, তোমার গরু মসজিদে ঢুকলো কেন, এত বড় বেয়াদবি করছে, আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা, মসজিদে ঢুকে নাপাকি ঢুকাইছে, অপবিত্র করে দিছে। লোকটা বলে, হুজুর, বেয়াদবি মাফ করে দিয়েন, গরু তো কিছু বুঝে না, নির্বোধ অবুজ গরু, এই জন্য মসজিদে ঢুকে গেছে, আমাকে জীবনে কোনোদিন আপনি মসজিদে দেখছেন নাকি? আমি কি কোনোদিন ঢুকছি নাকি? আমি যে বুঝি এই জন্য আমি জীবনেও মসজিদে ঢুকি না। আমি যে ছালাক, আমি সব বুঝি, এই জন্য আপনি কোনোদিন আমার মসজিদে দেখছেন? কিন্তু এটা তো গরু, এটা বুঝে না, এটা নির্বোধ, অবুঝ, এই জন্য ঢুকে গেছে, হুজুর মাফ করে দেন। তাহলে বোঝা যায় যারা বুদ্ধিমান তারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে নিজে নিজে, এই জন্য মসজিদে যায় না, বুদ্ধির ঠেলা ঘরে বসে থাকে। বুদ্ধির জোরে, এত বুদ্ধি, এই বুদ্ধির ঠেলা, বুদ্ধির জোশে মসজিদে যায় না, ঘরে বসে থাকে। আল্লাহ পাক বলতেছেন এই বুদ্ধি নিয়ে যত দৌড়ানি দৌড়াইবা, সর্বশেষ কোথায়? মাকামের কবরস্থান। তাহলে বোঝা যায় আপনি যত দৌড়ানি দৌড়াইছেন, আপনি ওলামায়ে কেরামদের থেকে বেশি দৌড়ান নাই, কাছাকাছি দৌড়াইছেন। উনি গেছে মসজিদ পর্যন্ত, আপনি গেছেন কবরস্থান পর্যন্ত, বেশি দূরে না। কারণ বাংলাদেশের জাতীয় কবি সুন্দর একটা কথা বলছে, সবাই জানেন তো নাকি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কইছে না? এই জন্য বাংলাদেশে দেখবেন সব ভাইয়েরা কয় আমার মসজিদের পাশে কবর দিও, মনে করে মসজিদের পাশে কবর দিলে বিরাট ফজিলত। দেখবেন বাংলাদেশের মানুষ ওসিয়ত করে যায় কয় আমার মসজিদের পাশে দিয়ে কবর দিও, মনে করে ওখানে বসে বসে নামাজ পড়বো কবরের মধ্যে, মসজিদের জামাতের লগে শরিক হইব, মসজিদের সাথে নামাজ পড়বো কবরে। কবরে নামাজ আছে? কবরে মাইয়ত কি শুনে? কবরের মাইয়ত কিচ্ছু শুনে না। মাইয়ত মসজিদের আজানও শুনে না, মসজিদের তেলাওয়াতও শুনে না, মসজিদের কোনো কিছুই মাইয়ত শুনে না। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তার কবর যদি মসজিদ থেকে কয়েক সময় দূরেও হয়, তাও আল্লাহর ইবান্দা দাখালাল জান্না, জান্নাতে যাবে। ঈমান না নিয়ে মারা গেলে এই ইবান্দা যদি মসজিদের ভিতরেও ঢুকে কবর দেওয়া হয়, তাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবু জেহেল আবুল আহাবেরা কিন্তু মক্কা মদিনার মানুষ, কি বলেন, পবিত্র জায়গার মানুষ, ভালো জায়গার মানুষ, কিন্তু কোথায় গেছে? জাহান্নামে গেছে। এই জন্য কোন জায়গায় কবর দিছে, মসজিদের পাশে দিছে না দূরে দিছে, এটা মুখ্য বিষয় না। এই জন্য এই ধারণাটা ভুল বাংলাদেশের বাইদের, বাংলাদেশের বোনদের, মনে করে মসজিদের পাশে কবরস্থান থাকলে অনেক বরকত। এই জন্য বাংলাদেশের মসজিদগুলো কবরস্থানের সাথে লাগানো লাগানো। অনেক জায়গায় দেখা যায় মসজিদের সামনে কবরস্থান, অনেক জায়গায় দেখা যায় ডানে কবরস্থান, বামে কবরস্থান, এমনকি মসজিদের ভিতরেও কবর আছে বাংলাদেশে, আছে না? অনেক মসজিদ দেখবেন মসজিদের ভিতরেও কবর, মসজিদের ভিতরে কবর দিয়ে রাখছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি নাসারাদেরকে লানত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে সর্বশেষ হাদিস যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ইহুদি নাসারাদের উপরে আল্লাহ লানত, কারণ তারা তাদের নবীদের কবর গুলাকে তারা মসজিদ বানাইছে, মসজিদ হিসাবে গ্রহণ করেছে, আম্বিয়া আলাইহিমসাল্লামের কবরকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে। উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, খবরদার, ফালা তাত্তাখিজু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানাইও না, আমার কবরকে ঈদ বানাইও না। ঈদ বানাইও না মানে কি? কবরের কাছে আসি, গরু জবাই করি, বিশাল আকারে ওরস মোবারক করিও না, খবরদার। ঈদ করে বছরে কয়বার? দুইবার। তো আমার কবরের কাছে এরকম বছরে একবার দুইবার আসি, গরু জবাই করি, ছাগল জবাই করি, ওরস মোবারক করিও না আমার কবরকে কেন্দ্র করে, আমার কবরকে এরকম উৎসবের জায়গায় পরিণত করিও না। আমার কবরকে কেন্দ্র করে পূর্বেকার নবীর উম্মতেরা যা করছে, খবরদার, সেগুলো তোমরা করিও না। তাহলে কবর মসজিদের পাশে হওয়ার মধ্যে কোনো ফজিলত নাই, বরং সমস্যা আছে, বরং ক্ষতির সম্ভাবনা বেশি। কারণ মসজিদের পাশে যদি একজন দিনদার মানুষের কবর থাকে, মসজিদের ভিতরে নামাজ পড়তেছে আর মনে মনে বলতেছে একজন আল্লাহর ওলির সোহবতে নামাজ পড়তেছি, আমার পাশে একজন আল্লাহর ওলি আছে, ওই ওলির সোহবতে আমি নামাজ পড়তেছি, তার ভিতরে শিরকি ধারণা ঢুকে গেছে যে একজন মাইয়্যিত মারা গেছেন, উনি হয়তো দিনদার মানুষ ছিলেন, আর ধারণা করে বসে আছে যে আল্লাহর ওলির পাশে আমি নামাজ পড়তেছি, আমার নামাজটা বিশাল সওয়াব হচ্ছে কারণ ওলির সোহবতে আছি আমি। এরকম বাংলাদেশে অনেক ভাই ভাইয়েরা ধারণা করে করে নামাজ পড়ে। এই জন্যই ওই কবরগুলো পাশে রাখা হয়, মসজিদের ভিতরে রাখা হয়, মসজিদের সাথে রাখা হয়। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুরের পিছনে, ওদিক ওদিক টাকা কামানোর পিছনে এমন দৌড়ানি দৌড়াচ্ছ, টাকা পিছনে দৌড়াইতে গিয়ে তোমার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে হয় না। টাকার পিছনে দৌড়াইতে গিয়ে কোনটা হালাল কোনটা হারাম সেদিকে তুমি তাকাও না। শুধু তোমার টাকার দরকার, শুধু তোমার ক্ষমতার দরকার, শুধু তোমার প্রভাব দরকার, শুধু তোমার জনবল বাড়ানো দরকার, শুধু তোমার জনসমর্থন বাড়ানো দরকার, শুধু তোমার অর্থ বাড়ানো দরকার। এইরকম দৌড়াইতে দৌড়াইতে তাকাসুরের পিছনে যত দৌড়াও, বান্দা আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবের, তুমি মাকাবের পর্যন্ত পৌঁছবা, কবরস্থানে গিয়ে তোমার একটা শেষ হবে। তাহলে দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়াটা হলো অর্থ এবং টাকা পয়সা বাড়ানোর প্রতিযোগিতার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো বলে শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা জেনে রাখো এই দুনিয়ার জীবনটা প্রতারণার জীবন ছাড়া, প্রতারণার সামগ্রী ছাড়া, ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।